মাযহাবীদের ভ্রান্ত মতবাদ। এই সমস্ত আমাদের সমাজের বর্তমান চরমপন্থী মাযহাবীদের আর একটা মারাত্মক ভ্রান্ত মতবাদ হল, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাকে ইসলামের কলেমা বলা শিরিক, এটা ইসলামী কলেমা নয়, এটা কুফরি কলেমা। এবার বলেন তো কতজনকে কাফির বানাবার বাকি রইল? এরপরে যদি আপনাদের সন্দেহ থাকে যে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, সারা দুনিয়ার মুসলমানকে মুসলমান থাকতে দিন না, সবগুলি মুসলমানকে কাফের সাব্যস্ত করে দাও, এই কাজের ঠিকাদারি নিয়েই তারা মাঠে নেমেছে। এরা মূল টার্গেট একটা ইহুদি খ্রিস্টানের দালালি করে দুনিয়ার কোন মুসলমানকে মুসলমান থাকতে না দেওয়া, সব মুসলমানকে কাফের বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যারা পড়বে, এই কলেমা যারা বিশ্বাস করবে, এই কলেমাকে যারা কলেমায়ে তৈয়বা বলবে, এই কলেমাকে যারা ইসলামের কলেমা বলবে, এরা সবাই মুশরিক কাফের বেঈমান। বুঝে থাকলে বলুন তো আর কতজন মুসলমানকে এরা কাফের বানাবার বাকি নিল? দুনিয়ার কোন যুগের কোন মুসলমানকে আর কাফের বানাবার বাকি নিল? এটা হইল চরমপন্থী মাযহাবীদের দশ নম্বর প্রান্ত মতবাদ। কত নম্বর? দশ নম্বর প্রান্ত মতবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা, এটা ইসলামী কলিমা নয়, এটা কুহুরি কলিমা। কেন এটা কুহুরি কলিমা? এই কলেমা কোরআনে কোন আয়াত নেই, এই কলেমা রাসূলে কোন হাদিস নেই, এটা একদল ইসলাম ধ্বংসকারী নামদারি মুসলমানদের মন গড়া বানানো কলেমা। তারার দাবি একদল নামদারি মুসলমান মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য একদল নামদারি মুসলমান চক্রান্ত করে এই কলেমাটা মন গড়া বানাইছে, এই কলেমা কোরআনে নাই, এই কলেমা হাদিসে। এই কারণে এই কলিমা যারা বিশ্বাস করে, এই কলিমা যারা পড়ে, এই কলিমাকে যারা কলিমায়ে তৈয়বা বলে, এই কলিমাকে যারা ইসলামী কলিমা বলে, এরা সবাই মুশরিক কাফের। সূরায়ে মুহাম্মদ এর ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন মালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আতেলিক কুরআনে লা ইলাহা ইল্লাল্লাহ সূরার কত নম্বর আয়াত? সূরায়ে মুহাম্মদ এর ১৯ নম্বর। সূরায়ে সোয়াফাত এর ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, আবারও পাইলাম কিনা কুরআনে লা ইলাহা ইল্লাল্লাহ? সূরার কত নম্বর আয়াতে? ৩৫ নম্বর। সূরায়ে মুহাম্মদ এর ২৯ নম্বর আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সূরাতুল ফাতহের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে কিনা কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে নাই, উভয়টাই আছে, উভয়টাই আছে। আমরা যখন একথা বলি তখন এই সমস্ত ফতুয়াবাজেরা বলে, ফেতনাবাজেরা বলে একত্রে তো নাই, একায়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে আর একায়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, একত্রে তো নাই। এটা একটা জোয়া বইল না সাফা বাকি হইল? কোরআনে ইসলামের কোন ব্যাপারে সব কথা একত্রে আছে? ইসলামের ভিত্তি ভাষাটা কোরআনে একত্রে আছে নাকি? ইসলামের ভিত্তি ভাষাটা জানেন আপনারা কি কি? কলেমা স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা, নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হইলে জাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা। সংক্ষেপে আমরা বলে থাকি ইসলামের ভিত্তি পাঁচটা, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। বাফের ঘরে রইয়া থাকলে পাঁচটা কোরআনে এক জায়গায় দেখা, বাফের ঘরে রইয়া থাকলে দেখা কোরআনের কোথাও এক জায়গায় নাই। এক জায়গায় কলেমা আছে, এক জায়গায় নমাজ আছে, এক জায়গায় রোজার কথা আছে, এক জায়গায় হজের কথা আছে, এক জায়গায় জাকাতের কথা আছে। এই কারণে কি পাঁচটা একত্রে বলা যাবে না? যেহেতু পাঁচটা একত্রে কোরআনে নাই, সাফাবাদীর নমুনাটা দেখেন কেমন? সাফাবাদীর প্রশিক্ষণ তাদের বাবা ইহুদি খ্রিস্টান দেখার দিকে লইয়া মুসলমান সমাজও লামছে। এক আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আর এক আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় একত্রে তো এক আয়াতে কলেমা আছে, এক আয়াতে নামাজের কথা আছে, এক আয়াতে রোজার কথা আছে, এক আয়াতে হজের কথা আছে, এক আয়াতে যাকাতের কথা আছে। এটাও তো একত্রে তো নাই, তবে ইসলামের ভাগ্য না মানা যাবে না? একত্রে তাহার কথা তুমি পাইলা কোথায়? আপনারা বলেন তো ইসলামের ফাজবে না কোরআনে একত্রে আছে, কিন্তু রাসুলের সহি হাদিসে ফাজবে না কথা একত্রে আছে। রাসুলের সহি হাদিসে ইসলামের ফাজবেনার কথা একত্রে আছে। ওই হাদিসটা ভালো আমাদের বাড়িতে আছে, বুনিয়াল ইসলাম ওয়ালা কামসি মিশকাতের কিতাব ইমানে শুরু দিয়েছে। তাইলে ইসলামের ফাজবে না আমরা একত্রে বলে থাকি কোরআনে পাইয়া না হাদিসে পাইয়া। ঠিক তেমনি ভাবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে কোরআনে নাই হাদিসে ফাজবে না, যেমন কোরআনে একত্রে নাই হাদিসে আছে, কলেমারও দুই অংশ একত্রে কোরআনে নাই হাদিসে আছে। কোথায় নাই কোথায় আছে? যেমন একত্রে কোরআনে নাই হাদিসে আছে মানতে হবে, কলেমার দুইটা অংশ একত্রে কোরআনে নাই হাদিসে আছে মানতে হবে। কথা বুঝলেন কিনা দেখুন। এখন কয় এই দুইটা তো দুই কলেমা, এক কলেমা তো না। লা ইলাহা ইল্লাল্লাহ হইল এক কলেমা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক কলেমা। দুইটা তো দুই কলেমা, এক কলেমা তো না। তোমরা দেখো কালিমাতুন তাইয়িবাতুন, কালিমাতুন শব্দটা ওয়াহেদ এক বচন, এদিকটা কইলা এক বচনে কালিমাতুন তাইয়িবাতুন একটা পবিত্র কথা, এদিকটা কথা কইলা দুইটা, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের ইসিমে আর মুসাম্মায় মিল নাই, কলেমার নামে আর কলেমার বিবরণে মিল নাই। সাফাবাদীর নমুনা লক্ষ্য করবে না? সারা দুনিয়ার কলেমা বিশ্বাসী মুসলমানদের কাফের বানাইবার জন্য কি পরিমাণ সাফাবাদী তারা জুড়ে দিয়েছে, মুখস্থ নয় এই সমস্ত বই পুস্তকের নাই মোটা বড় বিচার। এই দেখেন এই বেইমানে এত বড় বই লিখছে শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করলে কাফের হইব প্রমাণ করার জন্য এত মোটা বই লিখছে। একটা বই লিখছে ঢাকা মিরপুরের এক নম্বর মাজার রোডের ইমামউদ্দিন মোহাম্মদ তাহা বিন হাবিব লেখকের নাম, তার লিখিত বইয়ের নাম হল এ হল ইসলাম। যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়িবার অংশ নয়, এরা হইল এরার এরার ধর্ম হইল ইসলাম, এ হইল ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ হইল কলেমায়ে তাইয়িবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়িবা নয়, এইটা যারা বিশ্বাস করে এরার ধর্ম হইল ইসলাম। এই তোহা বিন হাবিবের লিখিত এ হলো ইসলাম নামক বইয়ে লেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা কলেমা সাব্যস্ত করা, কলেমা হিসাবে জানা, কলেমা হিসাবে পড়া, কলেমা হিসাবে বিশ্বাস করা শিরিক এবং কুফর। কারণ এক নম্বর কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইরকম একত্রে কুরআন হাদিসে নাই, আরেকটা বই দ্বিতীয়টা এটার লেখক হইল ফারুক বিন আব্দুর রহমান। বইয়ের নাম আকিদার মন্ডে, আকিদার মানদণ্ডে ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের এই কথার প্রমাণ করার জন্য এত বড় বুঝালেন, ইসলামের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের মূল মন্ত্র নয়। যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইসলামের মূল মন্ত্র মানে এরা মুশরিক, কাফের, বেঈমান। তারা তাদের চাপাবাদীর পক্ষে কোন সময় দলিল দেয় কোরআনে নাই। আমার এতক্ষণের আলোচনা বুঝে থাকলে আপনারা বলুন কোরআনে নাই? যখন কোরআনে দেখাইয়া দেওয়া হয় তখন বলে একত্রে নাই, কোরআনে যখন দেখাইয়া দেওয়া হয় তখন কি বলে একত্রে নাই, যখন বলা হয় একত্রে হাদিসে আছে তখন বলে হাদিস সহিনা। কথা বুঝলেন? এটা দেখো মানবার এক কথা, না মানবার হাজার কথা। মানার ইচ্ছা থাকলে একবার দলিল দিলেই হয়, না মানার ইচ্ছা থাকলে সারা দুনিয়ার সকল দলিল দিলেও মানবে না। কুত্তার লেজের মতো, কুত্তার লেজ। একটা গল্প কইছো না, একটা লোকে একজন হুজুর রে দর্শে, হুজুর আমারে এমন একটা ইসিম শিখাইয়া দেন যেটা বকলে জিন রে বাধ্য করা যায়, জিন বাধ্য করার অধিকার শিখাইয়া দেন। তার পিরামিডিতে হুজুরে তারে জিন বাধ্য করার অধিভা শিখাইয়া দেন। অধিভা ধরতে ধরতে ধরতে ধরতে ধরতে এক সময় জিন আইয়া হাজির হইল, কেন আমাকে ডাকতেন আপনি বলুন? হুজুরে আগেই কইয়া দিচ্ছি, জিন যখন তোমার বাধ্য হবে তোমার কাছে আসবে তখন কিন্তু তারে কোনো না কোনো একটা কাজে লাগাই রাখতে হবে, যদি কাজ না দিতে পারো তাহলে তোমার বড় লাভ হয়ে যাবে। জিন বাধ্য হইলে পরে অবসর রাখা যাবে না কাজে লাগাই রাখতে হবে? হে মানে মানে কয় আমার সংসারের কাজ সারা দিব না, অপারেশন করতে না কাজে লাগাই রাখবো না, চিন্তা নাই। জিন যখন বাধ্য হইল ইয়া দিল, হুজুর আমাকে কেন ডাকছেন? আমার বাড়ির অমুক কাজটা করো, এ দুই মিনিটে বেড়ে বেলাইছে, একটা পুকুর খনন করে দাও তিন মিনিটে কি জ্বালাইছে, একটা রাস্তা বান্ধে দাও দেড় মিনিটে শেষ, যেই কাজে হুকুমই দেয় এক মিনিটে দেড় মিনিটে দুই মিনিটে বেড়ে শেষ করে কাম দাও। কয়েক মিনিটে যখন তার সব কাম শেষ এখন আর কাম দিতে কাজ দিলে দে আর নাইলে দিন বাধ্য করার মজা দেয় এখন তো দেখছে। ঠিক আছে আমি করতে কাজ গেছে করো, বউ অবস্থা থেকে এখন কি হয়েছে তোমার? কয় অবস্থা এই, এখন কোন কাম দিতে না ভাললে দিনে আমার বাইরে লাগবে। কয় আরে কাম দিতে পারতাম না, কুত্তাটারে ডাক দাও ডাক দা কয় যার লেখ চাকরি চাকরি দিত। এ বউয়ের কথা মতো কুত্তারে ডাক দেখো আর কোন কাজ লাগতো না, আর একটা শেষ কাজ বাহি দিছে, এটা কিরা সালি শেষ কি কয় যার লেখ চাকরি চাকরি দিত। এখন দিনে তাহলে এমনে তাহে না এমনে তাহে সিধা করে সেটা দেয় আবার দেয়। কি করার লাগবো? ঘি লাগবো। কি পরিমান ঘি লাগবো? এক কেজি ঘি লাগবো। এক কেজি ঘি নিয়ে কুত্তার লেজ মালিশ করতে করতে করতে করতে এক কেজি ঘি যখন মালিশ করে শেষ হয়েছে, কান দিয়ে সিধা করছে, আগের মতো দূর লাগছে না, খুব সহজ হিসি হয়ে গেছে না, সাইডা দেওয়ার পরে আরো তাড়াতাড়ি হয়ে গেছে। মাফ চাইতে হইতো, মাফ করেন, আমার এই কাজটা আমি সারা জীবনে অপেক্ষা করতে পারি। এই কুত্তার লেজ যে যেমন হাজার বার সিধা করে সাইডা দিল, যেই দেখা সেই দেওয়া দেখা, এই সমস্ত ফেতনাবাদদেরকে হাজার বার দলিল দিলেও যেই ফেতনাবাদ সেই ফেতনাবাদ হইয়া যায়। কিসের মতো? কুত্তার লেদের মতো। পয়লা কুরআনে নাই দেখাইলেন, এখন তো একত্রে নাই, কইলেন হাদিসে একত্রে আছে, তো হাদিস হই না। যে ইসলামের ফাজানা যে হাদিসে আছে, আনিবনি উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকা ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সহিহ বুখারী শরীফের হাদিস 8 নম্বর, সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 17 নম্বর হাদিস। বুঝে থাকলে বলুন তো, ইসলামের পাঁচ জানা সহি হাদিসে একত্রে আছে কি নাই? যেমন ভাবে সহি হাদিসে ইসলামের পাঁচ জানা একত্রে ভাইয়া, আমরা একত্রে ইসলামের পাঁচ জানা বলে থাকি, ঠিক তেমনি ভাবে সহি হাদিসেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে ভাইয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকি। এখন কি কয়? এখন কি করে সহি হাদিস? অথচ এটা সহি হাদিস ইসলামের পাঁচ বেনা যেভাবে একত্রে সহি হাদিসে উল্লেখ আছে, তেমনি ভাবে ইসলামের প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাও সহি হাদিসে একত্রে আছে। এখন বলে বলে এটা তো এখানে দুই কলেমা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজে এখানে এক কলেমা বানাইলে মুসিব হইল। দুই কলেমা কেমন হইলো, এক কলেমা কেমন হইল? লা ইলাহা ইল্লাল্লাহ একটা আলাদা কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা আলাদা কথা। কাজেই কথা দুইটা কালেমা টানে বলতে হবে, কালিমা তুন বলা যাবে, সাফাবাদী নমুনা দেখেন, কালিমা তানে তাইয়িবা তানে বলতে হবে, কালিমা তুন তাইয়িবা তুন বললে হবে না, কালিমা তানে তাইয়িবা তানে ফেলে দিবা, দুই কলেমা আলাদা। তাই বলতে চায় যে আরবি গ্রামার মতে এখানে দুইটা জিনিস হইলে দ্বিবচন ব্যবহার, একটা জিনিস হইলে এক বচন, দুইটা জিনিস হইলে দ্বিবচন, দুই এর বেশি হইলে বহু বচন, এটা আরবি গ্রামারের একটা স্বাতন্ত্র। অন্যান্য ভাষায় বচন দুই প্রকার, এক বচন বহু বচন, ইংলিশেও বচন ব্যাপারে নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এই বাংলায় কয়েক বচন আছে, কিন্তু আরবিতে একের বেলায় এক বচন, দুই এর বেলায় দ্বি বচন, দুই এর বেশির বেলায় বহু বচন। বাংলা ভাষায় ব্যাকরণে দ্বিবচন নাই, সাহিত্যে দ্বিবচন আছে, বাংলার ব্যাকরণে দ্বিবচন নাই, বাংলার সাহিত্যে দ্বিবচন আছে। সাহিত্যে কি আছে? দ্বিবচন আছে। যেমন নেত্রদ্বয়, আমরা কেউ বলতে পারেন নেত্রদ্বয় শব্দের অর্থ চক্ষু দুটি, হঠাৎ কোন বচন হইল, নেতৃত্ব এক বছর না বহু বছর, দুই বছর। বাংলা সাহিত্যে দুই বছর আছে কিন্তু ব্যাকরণে দুই বছর নাই। বিভিন্ন ভাষায় এরকম কিছু ব্যতিক্রম থাকে, সাহিত্যে আছে ব্যাকরণে নাই, ব্যাকরণে আছে সাহিত্যে নাই। উভয় ছেলে ভালো, তাই না? কোন কোন ছেলে ভালো? উভয় কোন বছর? দুই বছর। অথচ বাংলা ব্যাকরণে দুই বছর বলতে গেছে। আরবি ভাষায় একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দুই বচন, দুইয়ের অধিকের বেলায় বহু বচন। হইল আরবি গ্রামারের কথা। আরবি গ্রামার মতো এখানে কালিমাতানে তৈবাতানে হওয়ার কথা, তোমরা কালিমা তো তৈবাতন কও, দুই বছর দেয় এক বচন কও, এটা হইলো তোমরা এখন একটা বাবা দিতে গেছে। আরবি গ্রামার মধ্যে গ্রামার যদি তুমি এখানে প্রয়োগ করতে চাও, শুধু বসনের বেলায় গ্রামার প্রয়োগ করবা কেন? কলেমার বেলায় গ্রামার নাই? আরবি গ্রামারে কলেমাগারে কর, বাক্য রে না শব্দ রে? শব্দ রে। আরবি গ্রামারে শব্দকে বলে কলেমা, আর বাক্যকে বলে কালাম। যারা যারা আরবি গ্রামার জানা নাই তারা রে বুঝাই তো তোমার বড়রা পারবো। তুমি আরবি গ্রামার ফিট করতে চাও বসনের বেলায়, আরবি আরবি ব্যাকরণ তোমার শব্দ আর বাক্যের বেলায় গেল বুধা। আরবি ব্যাকরণ মতে শব্দকে বলে কালেমা, আর বাক্যকে বলে কালেমা। এবার বলুন তো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ এক শব্দ না এক বাক্য? তাহলে তোর পাহের মা তামুরাই দিনী যে কলেমা কস কেন, কালাম কস না কেন? এখন তোর গ্রামার গেল কো, এখন তোর আরবি গ্রামার গেল কো? কথা বুঝতে পারছেন? আরবি গ্রামারে কলেমা শব্দ কে বলে? তাহলে একটা শব্দ রে একটা কলেমা কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে একটা শব্দ, তাহলে তোমার এখন আরবি গ্রামার গেল কোথায়? অথচ সহি হাদিসে আছে আল্লাহ রসুল বাক্যরে ও কলেমা কইছে, হাদিসে আছে সহি হাদিস বুখারী শরীফে বাক্যকে ও আল্লাহ রসুল কলেমা বলছেন, অথচ আরবি গ্রামারে শব্দকে কলেমা বলে। আরবি গ্রামারে আর আরবি গ্রামার কোন জিনিসকে কলেমা বলে? শব্দকে, একটা শব্দকে একটা কলেমা বলে। কিন্তু সহি হাদিসে আল্লাহ রসুল একটা বাক্যকে না একটা বাক্যকে একটা করে মানুষ বহাদুরের বাজে নাকি কেন? সহি বহারি শরীফের সর্বশেষ হাদিস আল্লাহ রসুল বলেন দুইটা কলেমা এমন আছে যে দুইটা কলেমা মুখে উচ্চারণ করা বড় সহজ আর আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানে মিজানের ওজনে হবে বড় ভারী। সহি বুখারী শরীফের সর্বশেষ হাদিস আল্লাহর রাসূল বলেন দুইটা কলেমা, দুইটা কলেমা আরবি গ্রামারে কলেমাগারে কয় শব্দ। রাসূল বলেন দুইটা কলেমা এমন আছে যা মুখে উচ্চারণ করা বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, মিজানের ওজন হবে বড় ভারী। এই দুইটা কলেমা কি কি? রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা কলেমা, সুবহানাল্লাহিল আযীম আরেকটা কলেমা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সাতটা শব্দ রে আল্লাহ রাসূল বলেন একটা কলেমা। তোর গ্রামার গেল কো বলেন আপনারা? আরবি গ্রামারে কলেমা সাতটা শব্দ রেখ, হ্যাঁ একটা শব্দ রেখ। আল্লাহ রসুল এখানে সাতটা শব্দ রে কলেমা দিতেন একটা কলেমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত আল্লাহ রাসূল বলেন এটা একটা কলেমা, আর সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত আরেকটা কলেমা। তাইলে রসুল কেন গ্রামার বিরোধী কথা বললেন? তোমার তোমার পণ্ডিতি মধ্যে এই সমস্ত সাফাবাজদের কাছে, হেকনাবাজদের কাছে এই প্রশ্নের কোন জবাব নাই। আরবি গ্রামারের গ্রামার মতে শব্দকে কলেমা বলে, কিন্তু আরবি সাহিত্যে শব্দকেও কলেমা বলে না, বাক্যকেও কলেমা বলে না, আরবি সাহিত্যে কথাকে কলেমা বলে। ব্যাকরণ আর সাহিত্যের ব্যবধান আছে কিনা? ওই বাংলা ব্যাকরণ আর সাহিত্যের উদাহরণ আবারও স্মরণ করুন। বাংলা ব্যাকরণে দ্বিবচন বলতে কিছু নাই, কোন বচন নাই, তাহলে উভয় শব্দটার অর্থ কি? উভয় শব্দ কি সাহিত্যে ব্যবহার হয় না? বাংলা সাহিত্যে উভয় শব্দটা ব্যবহার হয় কিনা? এক বুদায় না তিন বুদায় না এর মধ্যবর্তীটা বুদায়, তাহলে ব্যাকরণে সমর্থন করে না সাহিত্য আছে ঠিক তেমনি। আরবি ব্যাকরণ শব্দকে কলেম বলে, বাক্যকে কালাম বলে, কিন্তু হাদিস শরীফে যে আল্লাহ রাসূল এই দুইটা বাক্যকে নয় শুধু তিনটা বাক্যকে দুইটা কলেমা বললেন, কেমনে বললেন? সাতটা শব্দকে আল্লাহ রাসূল একটা কলেমা বললেন, ব্যাকরণ মতে না আরবি সাহিত্য মতে? আরবি সাহিত্য। এই বুখারী শরীফের শেষ হাদিসটা হলো কালেমাতানে হাবিবাতানে ইলা রহমান খাবিবাতানে আলাল লিসান সাকিলাতানে বিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত আল্লাহ রাসূল বলেন এটা একটা কলেমা, মানে একটা শব্দ না একটা কথা। আরবি সাহিত্যে কলেমা শব্দ গ্রামারের শব্দ অর্থে বাক্য অর্থে ব্যবহৃত হয় না কথা অর্থে, তাহলে দুইটা কথা, দুইটা কথা এমন আছে যে কথাগুলি মুখে উচ্চারণ করা বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানে হবে ভারী উদন্দা। দুইটা কথার একটা কথা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই একটা কথার ভিতরে দুইটা বাক্য আছে। রাসূল যেখানে দুইটা কথার একটা কথা বলেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই একটা কথার ভিতরে দুইটা বাক্য আছে, একটা হলো সুবহানাল্লাহি একটা বাক্য, ওয়া বিহামদিহি আর একটা বাক্য। দুইটা বাক্যে মিলে একটা কথা হল, এটা আল্লাহ রাসূল একটা কলেমা বলছে। তাইলে যে ক্ষেত্রে বাক্যকে কথা বলা হয়, যে ক্ষেত্রে লম্বা কথা বাক্যকে কলেমা বলা হয়, যে ক্ষেত্রে বাক্যকে কলেমা বলা হয়, যে ক্ষেত্রে লম্বা কথাকে কলেমা বলা হয়, এটা আরবি গ্রামার মতে না আরবি সাহিত্য মতে? তাহলে রসুলের শেষ হাদিসের শব্দগুলি কি আরবি সাহিত্য বিরোধী না সাহিত্য সাপেক্ষ? সাহিত্য সাপেক্ষ। যেমন ভাবে বুখারী শরীফের শেষ হাদিসে আল্লাহ রসুল বাক্যকে কলেমা বলেছেন, দুইটা বাক্যকে একটা কলেমা বলেছেন, ঠিক তেমনি ভাবে আমরা কলেমায় একটা কিবা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা বাক্য, দুইটা বাক্যকে আমরা একটা কলেমা বলি। বুঝতে পারেন? বুখারী শরীফের শেষ হাদিসে যেভাবে আল্লাহর রাসূল দুইটা বাক্যকে একটা কলেমা বলেছেন, সেইভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা বাক্য, দুইটা বাক্যকে আমরা একটা কলেমা বলি। আরবি গ্রামারের পরিভাষা মতে না আরবি সাহিত্যের পরিভাষা মতে? কোনখানে সাহিত্যের বিধান চলে, গ্রামারের বিধান চলে না, কোনখানে গ্রামারের বিধান চলে, সাহিত্যের বিধান চলে। একতরফা পণ্ডিতি করলে না, পণ্ডিতি করলে তো চতুর্দিক মিলাইয়া করতে হয়। কথা দুইটা এখন লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটা বাক্যে যদি একটা কলেমা বলা হয় তাহলে বলার ব্যবস্থা আছে, একটা একটা বানানির ব্যবস্থা আছে। ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হলো লাইলাহা ইল্লাল্লাহর দ্বারা কথা পূর্ণ হয়েছে না। লাইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কথা অসমাপ্ত রাখলে এক কলেমা বলা দেবে, কথা অসমাপ্ত। তাহলে কথা সমাপ্ত হবে কিভাবে? কথা সমাপ্ত হবে এইভাবে, লাইলাহা ইল্লাল্লাহ অর্থ হইল কোন মাবুদ নাই। এই সমস্ত মুসলমানেরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্য ধরে যে এক কলেমা বলে, এক কলেমা বানাইতে গেলে বানানির একটা ব্যবস্থা আছে। কি? প্রথম অংশটারে অসমাপ্ত বলতে হবে। তাহলে অসমাপ্ত কিভাবে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বলতে হবে কোন মাবুদ নাই ওই আল্লাহ ছাড়া। ওই আল্লাহ ছাড়া বললে কথা সমাপ্ত হইল না অসমাপ্ত রইল? অসমাপ্ত। সমাপ্ত হবে পরবর্তী অংশের দ্বারা। কি পরবর্তী অংশ? যিনি মুহাম্মদ, কোন মাবুদ নাই সেই আল্লাহ ছাড়া যিনি মুহাম্মদ। তাহলে এক কলেমা হইল কোন মাবুদ নাই সেই আল্লাহ ব্যতীত যেই আল্লাহর নাম মুহাম্মদ। এইভাবে যদি অর্থ করে তাহলে থাকবে কোন মানুষ মুসলমান? এই জন্য এই কলেমা বিশ্বাস করে যারা সবাই কাঁপেন। এটা যারা এক কলেমা কয়, এটা যারা ইসলামের কলেমা কয়, এটা যারা পড়ে, এটা যারা মানে, এটা যারা বিশ্বাস করে সবাই মুশরিক কাফের। কারণ এটার এক কলেমা গণ্য করলে অর্থ দাঁড়ায় ওই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই যে আল্লাহর নাম মুহাম্মদ। মুহাম্মদ পর্যন্ত তর্জমা করলা, বাকিটা তর্জমা করবো কি তোমার ভাবে? দ্বিতীয় অংশের প্রথম শব্দটা হইল মুহাম্মদ, রইছে না আরো দুই শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো শুধু মুহাম্মদ না তো সেটার অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তর্জমা কি? তখন কয় কোন মাবুদ নাই সেই আল্লাহ ছাড়া যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে গাদার গাদা, রাসূলুল্লাহর মধ্যে তো তরকিবে তরকিবে এদাবি, যে মুহাম্মদ আল্লাহর রাসূল, অর্থাৎ যে মুহাম্মদকে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহর প্রেরিত মুহাম্মদ। যে মুহাম্মদ যদি আল্লাহর প্রেরিত হয় থাকেন, তে প্রেরক কে? আল্লাহ। তাহলে আল্লাহই মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, তাকে প্রেরক আর প্রেরিত একজন হয় না? তোর বাপের মাতা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো রাসূল শব্দের অর্থ হল প্রেরিত। কার? আল্লাহ। মুহাম্মদ যদি আল্লাহর প্রেরিত হয়ে থাকেন, তাহলে প্রেরক হইলেন আল্লাহ আর প্রেরিত হইলেন মুহাম্মদ। তাহলে ওই আল্লাহ যে আল্লাহ মুহাম্মদ কেমনে তর্জমা কর? ইহুদি খ্রিস্টানের ট্যাবলেট খাইয়া মস্ত গান্দা হইলে এইভাবেই হয়। কাজে কাজেই এখানে কলেমা শব্দটাই আরবি গ্রামার মতে ব্যবহার হয়, কলেমা শব্দটা আরবি সাহিত্য মতে ব্যবহার হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, আরবি সাহিত্য মতে কলেমা শব্দকে বলে না বাক্যকে বলে না কথাকে বলে? কথা, কথা এক শব্দের দ্বারাও হইতে পারে, কথা এক বাক্যের দ্বারাও হইতে পারে, কথা অনেক বাক্যের দ্বারাও হইতে পারে। অনেক বাক্য মিলে যদি একটা কথা হয় এটাকে কলিমাতুন ওয়াহিদাতুন বলা হয় আরবি সাহিত্য মতে। কাজে এই কলেমাকে কলিমাতুন তাইয়িবাতুন বলার মধ্যে কোন কলিমাতুন তাইয়িবাতুন, এটা কলেমা তাইয়িবা, এখানে কলেমা আরবি গ্রামারের পরিভাষা মতে নয়, এখানে কলিমা আরবি সাহিত্যের পরিভাষা মতো ব্যবহার করা হয়। আরবি সাহিত্যের পরিভাষায় বুঝে থাকতে বলুন, কলিমা শব্দের নাম না বাক্যের নাম না কথার নাম? কথার নাম কলিমা। কথার মধ্যে শব্দও থাকতে পারে, কথার মধ্যে বাক্যও থাকতে পারে, কথার মধ্যে বাক্য একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, অনেকটাও থাকতে পারে। এখন কিরেপ্তার গুরুজন নাই, এখন কালিমাতুন তৈবাতুন শব্দটা তো আল্লাহ কোরআনে অবিবর্ণ আছে, সেখানে তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর তাফসীর করা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কলিমাতুন তাইয়িবার তাফসীরে নাই। ওই কুত্তার লেজ মনে আছে, ঘুরে ফিরে কুত্তার লেজ, কলিমাতুন সূরা ইব্রাহিম এর ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারহুহা বিসমা। এর অর্থ হল তোমরা কি, তুমি কি দেখো না আল্লাহ কেমন ভাবে কত চমৎকার উদাহরণ দিয়েছেন কলেমায়ে তাইয়িবার, কলেমায়ে তাইয়িবার কত চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লাহ, তুমি কি দেখো না? সূরা কত নম্বর আয়াতে? ইব্রাহিমের ২৪ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কলেমায়ে তাইয়িবা শব্দ ব্যবহার করে। কাজে এখানে দেখা যাক, আল্লাহ কলিমায়ে তৈবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ বুঝাইছেন? এই সাহাবাদের রাখো কইতে গিয়া বলে যে এই সূরায়ে ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে আল্লাহ যে কলিমাতুন তৈবাতুন বলেছেন, এর তফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে আল্লাহ কলিমাতুন তাইয়িবাতুন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছেন। কাজেই কুরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল কলিমায়ে তাইয়িবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, কলিমায়ে তাইয়িবা শুধু লা ইলাহা। চাফাবাদি বন্ধ হয়েছে না চালু আছে? চাফাবাদি চালু আছে। বলে আল্লাহ সূরায়ে ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতেও কলিমায়ে তাইয়িবা শব্দটা ব্যবহার করেছেন। এই কলিমায়ে তাইয়িবা শব্দটা আল্লাহ যে কোরআনে ব্যবহার করেছেন এর তফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এর অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেননি, সুতরাং কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল তাদের কথা, কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল কলিমায়ে তাইয়িবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশ নয়, কলিমায়ে তাইয়িবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অংশ। এটা হল একটা তফসির। এই তফসিরটা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা হাদিসের কথা বলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেরেস্তে যাবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেরেস্তে যাবে। আপনারা কি জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে দুজনে যাবে না বেরেস্তে যাবে? বেরেস্তে। এবার বলুন তো, একটা লোকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, যাইব নি ব্যস্ত। তাহলে আয়াতেরই অর্থ কি আর হাদিসেরই অর্থ কি এখন কইয়া না, জিজ্ঞাস করেন এই চরমপন্থী লামদবী খেতনাবাদ ইহুদি খ্রিস্টানের দালালদেরকে, যে একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, যাবে কি বেহেশতে? এখন কই গেল তোমার আয়াত আর কই গেল তোমার হাদিস? তাহলে আয়াতের ব্যাখ্যা ঠিক কর, হাদিস বালা করে বল, কথা বুঝলেন কিনা দেখো। যেমন আমার দরকার বুঝলাম ওই হাদিসটার, যে বুঝলাম আল্লাহ রাসূল বলেন আমার সংবাদ শোনার পরেও যদি কেউ আমার উপর ঈমান আনে না তাইলে সে জাহান্নামে যাবে। হ্যাঁ, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু قال والذي نفسي محمد بيديه لا يسمع بي احد من هذه الامه يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت به الا كان من اصحاب النار। এই হাদিসটা হইল সহি মুসলিম শরীফের হাদিস 153 নম্বর। সহি মুসলিম শরীফের 153 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন যে আমার আগমনের সংবাদ পাইল, আমি দুনিয়াতে শুভাগমন করেছি, এই সংবাদ পাওয়ার পরে যদি আমার উপর ঈমান আনে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, তাইলে কেউ জান্নাতে যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বিশ্বাস করবে না এরা সবাই জাহান্নামে যাবে। আপনারা কি জানেন মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে তোমার আয়াত আবার ঠিক করে বলো, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ কলিমাতুন তাইয়িবাতুন বলেছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেঁচতে যাবে, সুর হইলেও জিনাকার হইলেও, আবার ঠিক করে কই হাদিস রাখবে কই তোর বাপের বাটা? তাইলে আসল ঘটনা, আসল ঘটনাটা হইল যেই কথা জানা শোনা সেই কথা পূর্ণটা বলতে হয় না, অর্ধেকটা বললেই পূর্ণটা বোঝা যায়, এইটা হইল আসল। জানা শোনা কথা, সকলের জানা শোনা কথা বলতে হইলে শুনো আনাটা বলতে হয় না, অর্ধেকটা বললেই বাকি সব লোকেরা সবটুকু। আমি যখন ছোটবেলায় আপনারা এখানে এই জানি আমরা দেওয়া করতাম আপনাদের গ্রাম অঞ্চলে এই তো নদীন দেখতাম, এই কারণে আপনাদের আঞ্চলিক ভাষা আমার তখন ষোলো আনা আয়ত্ত ছিল। আমি বাড়িতে গেলে কথা বলি মানুষ আমার বাড়ি যে সিলেট এটা বলতে পারতো না, মানুষ বলতো হিমম সিংহা করতে গেছি। তখন আপনাদের আঞ্চলিক একটা প্রবাদ আমি শুনেছিলাম এই অঞ্চলেই কথা, আদা কইলে দাদায় বুঝে, বাইঙ্গিয়া কইলে গাদায় বুঝে, আদা কইলে দাদায় বুঝে, বাইঙ্গিয়া কইলে গাদায় বুঝে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ হইল কলেমার আদা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল কলেমার আদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত হইল হুরা, মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত হইল সব মুসলমানের দান, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করিয়া মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস না করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে, মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলে মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস না করলে চিরকালের জন্য জাহান্নামে। এই কথা সব মুসলমানের জানেনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে চলবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বিশ্বাস করতে হবে, এই কথা সব মুসলমানে জানেনি? যেই কথাটা সকলে জানে এই কথাটা সব ক্ষেত্রেই পূর্ণটা বলতে হয় না, অর্ধেকটা কইলেই পুরাটা বুঝে, এই কারণে ইবনে আব্বাস লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কলিমাতুত তাইয়িবাতুনের তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ অর্ধেকটা কইছেন, বাকি অর্ধেকটা তো তোমরা জানোই, বুঝতে পারলেন ব্যাপারটা? এই মর্মেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এক হাদিসে বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেহেশতে যাবে। আরেক হাদিসে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। দুই হাদিসে মিলাইয়া মর্ম কও, দুই হাদিস মিলাইয়া মর্ম কও। এক হাদিসে রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কইলে বেহেশত যাইব, আর এক হাদিসে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। দুই হাদিসের মর্ম কি দাঁড়ায়? তাহলে ওইখানে মোহাম্মদ রাসূলুল্লাহ কইলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ব্যস্ত যাইব, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ব্যস্ত যাইব। এই কথা বই এইভাবে বলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে ব্যস্ত যাইব এইভাবে বলেন না কেন? এর একমাত্র কারণ আপনাদের আঞ্চলিক প্রভাব। আদা কইলে দাদাই বুঝে, বাঙ্গা কইলে গাদাই বুঝে। তাইলে যে সমস্ত আয়াতে এবং যে সমস্ত হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, এটার অর্থ কি মুহাম্মদ রাসূলুল্লাহ বা না? জানাই আছে, জানাই আছে, আর বলার দরকার নাই, জানাই আছে, বলার দরকার নাই। এবার বুঝে থাকতে বলুন, চাপাবাজি যতটা করল এই সমস্ত চাপাবাজির দ্বারা কি করতে চায়? সমস্ত কলেমা বিশ্বাসী মুসলমানদেরকে মুশরিক কাফের সাব্যস্ত করতে চায়। এই এজেন্সি নিয়ে আইয়ারা মাঠে নামছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। তোমরা দেখো ইসলাম সত্য, কোন ইসলাম? হানাফি ইসলাম না শাফি ইসলাম? মজহাবি ইসলাম না লামজহাবি ইসলাম? তোমরা তো, তারা তো তোমরা সবাই কাফের। এই বইটার মধ্যে লেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক বাক্য বানায় কইলে আল্লাহই মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, এরকম অর্থ করতে হয়, না করলে এক কলেমা হয় না। এর পক্ষে দলিল দিছে কি জানেন? দলিল দিছে কুমিল্লার দামতি আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা ফজলুল করিম একটা বই লিখেছে, তৌহিদ রেসালত ও নূরে মুহাম্মদীর সৃষ্টি রহস্য, যে বইয়ের নাম। এই বইয়ের মধ্যে তিনি একদল অপব্যাখ্যাকারীর অপব্যাখ্যার উদ্ধৃতি দিয়ে তার খণ্ডন করছেন। এই অপব্যাখ্যাকারীরা তাদের অপব্যাখ্যায় বলে কলেমায় তো এইবার দুইটা অংশ, প্রথম অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষের অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক লাইনে লেখলে লা ইলাহা ইল্লাল্লাহর শেষ শব্দটা হইল আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথম অংশ হইল মুহাম্মদ। আল্লাহ আর মুহাম্মদ পাশাপাশি থাকে, বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লেখলেন আল্লাহ শব্দ আসলো কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলেন মুহাম্মদ শব্দ আসলো কেন, তাহলে আল্লাহ শব্দ আর মুহাম্মদ শব্দ কলেমার ভিতরে পাশাপাশি থাকে। এই প্রান্ত মতবাদীরা বলে যুক্তি দিছে, বলে যে আমি একটা চেয়ারে বসা আছি, সভাপতি আর একটা চেয়ারে বসা, এক ব্যক্তি না দুই ব্যক্তি? দুই ব্যক্তি বুঝাইতে গেলে বলতে হয় আমি এবং সভাপতি, এবং কইলে দুই ব্যক্তি বুঝা। আর যদি এবং শব্দটা ব্যবহার না করে আমি সভাপতি, আমি দিনই প্রতিদিনই ঠিক তেমনি ভাবে কলেমার মধ্যে আল্লাহ আর মুহাম্মদ যে একত্রে লেখা, এর মধ্যখানে এবং অর্থবোধক অব্যয় পদ নাই। কেন নাই? এই কথা বুঝাবার জন্য যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এমন বেইমানও বাংলার জমিনে আছে, এরকম বেইমানও বাংলার জমিনে আছে, বুঝে থাকলে বলুন তো, এরা ইমানদার না কাবে? যারা বলে তিনি যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এরা ইমানদার না কাবে? এই সমস্ত কাফের দলের আর একটা অপব্যাখ্যা, আল্লাহর একটা নাম আছে আহমদ, আল্লাহর একটা নাম আছে আহাদ, আর রাসুলের একটা নাম আছে আহমদ, আল্লাহর একটা নাম আছে আহাদ, রাসুলের একটা নাম আছে আহমদ। আহাদের মধ্যে আর আহমদের মধ্যে বানানে মাত্র একটা মিমের রেশম। আহমদ শব্দের মিম ডেভালাইয়া দিলে এই আহমদ আহাদ হইয়া যায়। এমন ভাবে কেন দুইজনের নাম রাখা হইল? আল্লাহর নাম আহাদ শব্দ দিয়া আর রসুলের নাম আহমদ শব্দ দিয়া রাখা হইল, শুধু একটা মিমের ব্যবধানের মাধ্যমে কেন করা হইল? এটা বুঝাইবার জন্য যে মিম একটা পর্দা মাত্র, এই পর্দাটা উঠাইয়া দিলে আহাদ যিনি আহমদ তিনি, রসুল যিনি আল্লাহ তিনি। বলেন এরা মুসলমান না কাফের? কাফেরদের ব্যাখ্যা হানাফিদের বেলায় নে ফিট করে দিছে এই বেই মানে এই বইয়ের মধ্যে। দুনিয়ার কোন হানাফি মজাবের মানুষ মুসলমান এই এই রকম কুফুরি ব্যাখ্যা বিশ্বাস করে? আমি একদিন এইরকম এক বেইমানে বক্তৃতা দেয়, এই যে ওয়াস করে তার ক্যাসেট শুনতেছিলাম একদিন, জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল জিজ্ঞাসা করলেন ওহী কার কাছ থেকে নিয়ে আসছো? বলে আল্লাহর কাছ থেকে। রসুল জিবরিল রে জিজ্ঞাসা করলেন আল্লাহরে দেখছ? দেখছি। রসুল বলেন আল্লাহরে দেখছো না তাহলে তুমি আল্লাহর কাছ থেকে ওহী আনছো এই কথা আমি বিশ্বাস করতে পারি না। তুমি আল্লাহরে দেখে আসলে পরে আমি আল্লাহর ওহী হিসাবে গ্রহণ করো, যাও আল্লাহরে দেখে আসো। রসুলের হুকুমে জিবরিল ফিরা গিয়ে আল্লাহরে কইলো আপনার না দেখে গেলে আপনার নবী বিশ্বাস করেন না, আমি আপনার কাছ থেকে জেনেছি এই কথাটা। আল্লাহ বলেন আমার নবী রেগে আক আল্লাহরে এইভাবে দেখা যান, এইরকম চক্ষু দিয়ে আল্লাহর দেখা দেন। জিবরিল আবার আয়া দিলেন, এই রইত নবী বললেন না তাইলে আমিও এই যে আল্লাহর পক্ষ থেকে এই তো তোমার ইমান দাম। আবার জিবরিল ফিরা গেলেন, ইয়া কইলেন আল্লাহ আমার এইভাবে খামো হবার বার বাড়ে লাভ কি, আপনি আমারে দেখা দিতে পারলে দেন, না দিলে না পারলে আমারে না ফাটান। তখন আল্লাহ জিবরিল কইলেন ভর্তা উঠাও, সত্তর হাজার নূরের ভর্তা উঠাইয়া ওই আরশের উপরে জিবরিলে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান পেয়েছে। নাউজুবিল্লাহ, সত্তর হাজার নূরের ভর্তা উঠাইয়া দেখে আরশের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান পেয়েছে। আল্লাহরে দেখতে গিয়া কারে ভাইল? এইবার ওহী লইয়া আইয়া জমিন আইয়া দন দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ আগরি বানতেছে। এইবার ইনি জিজ্ঞাসা করলেন কি করছো? আল্লাহরে দেখে আইছো? হ্যাঁ দেখে। কেমন দেখলা? ইব্রাহিম তো কি কইতা ইহা নদী আনলে ওই হিহা নদী আনলে। বলেন এইরকম ওয়াজ দ্বারা করতে পারে আল্লাহ এবং রাসূল সম্পর্কে এই রকম শয়তানি ব্যাখ্যা যারা করতে পারে এরা হানাফি না, এরা শাফি না, এরা মালিকি না, এরা হাম্বলি না, এরা কোন মাযহাবওয়ালা না, এরা কোন মুমিন মুসলমান না, জঘন্যতম বেঈমান। এই ধরনের অপব্যাখ্যাকারী জঘন্যতম বেঈমানদের অপব্যাখ্যা আইনা ফিট করে দিতে হানাফি মাযহাবওয়ালাদের দিতে এই বইয়ের এটা বলে হানাফি মাযহাবওয়ালাদের রাখা। আল্লাহ যিনি রসুল তিনি, আল্লাহ যিনি মুহাম্মদ তিনি, বলুন এটা হানাফি মাযহাবওয়ালাদের আকীদা না শাফি মাযহাবওয়ালাদের না মালিকি মাযহাবওয়ালাদের? আমার তো মনে হয় যে বর্তমান দুনিয়াতে প্রায় পৌনে দুইশ কোটি মুসলমান আছে, পৌনে দুইশ কোটি। এর মধ্যে কোন সবচেয়ে বড় অশিক্ষিত, সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বুকা, সবচেয়ে বড় ব্যাটকল, সবচেয়ে বড় গোয়ার মুসলমানদের যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর মোহাম্মদ কি একজন, কইব সবচেয়ে বড় অশিক্ষিত মুসলমানে কোনদিন বলবে না আল্লাহ যিনি মোহাম্মদ তিনি, সবচেয়ে বড় মূর্খ মুসলমানে কোনদিন বিশ্বাস করে না আল্লাহ যিনি মোহাম্মদ। তারা এরা হাজার বার গিয়া গাইবেন কও, আমরাও সমর্থন দেব। যারা বলে আল্লাহ যিনি মোহাম্মদ তিনি, মোহাম্মদ যিনি আল্লাহ তিনি, তারা জীবনভর কাফের কাফের কাফের কাফের বেঁধে থাকো, আমরাও তোমাদেরকে সমর্থন দেব। কিন্তু কোন হানাফি মাযহাবের মুসলমান, কোন শাফি মাযহাবের মুসলমান, কোন মালিকি মাযহাবের মুসলমান, কোন হাম্বলি মাযহাবের মুসলমান, এমনকি বাহাত্তর দলের ভ্রান্ত বাহাত্তর দলের কুমড়া মুসলমান পর্যন্ত আল্লাহ যিনি মুহাম্মদ তিনি, মুহাম্মদ যিনি আল্লাহ তিনি এই কথা বিশ্বাস করে না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার এইগুলি অপব্যাখ্যা ছাড়া, বেঈমানি ব্যাখ্যা ছাড়া, শয়তানি ব্যাখ্যা ছাড়া, দাজ্জালি ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। তাহলে একটা ফতোয়াবাজির দ্বারা কতজন মুসলমানদের কাফের বানাইল? বর্তমান দুনিয়াতেই আছে ফোনে 200 কোটি মুসলমান। এক ফতোয়ার দ্বারা ফোনে 200 কোটি মুসলমানকে কাফের সাব্যস্ত করে। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন কালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, কেউ যদি কাউকে কাফের বলে তাদের দুইজনের একজন অনিবার্য কাফের হয়ে যায়। কেউ যদি কাউকে কাফের বলে তাদের দুইজনের একজন অনিবার্য কাফের হয়ে যায়। দুইজনের কুঞ্জন যে বিশ্বাস করে আল্লাহ যিনি মোহাম্মদ তিনি, হেরা যদি কাফের পায় সে কি বলে? আর যে বলে আল্লাহ স্রষ্টা আর মোহাম্মদ সৃষ্ট, আল্লাহ মাবুদ, মোহাম্মদ রসুল, আল্লাহ মাবুদ, মোহাম্মদ পন্দা, হেরা যদি কেউ কাফের পায় দেখে সে যে কাফের, এটা পরিষ্কার হইল কিনা? আপনাদের ভাগে যদি এমন কোন লোক থাকে যে বলে আল্লাহ যিনি মোহাম্মদ যিনি কাফের, কাফের, কাফের, নিশ্চিত কাফের, 100 বার শতকরা 100 বার কাফের, কিন্তু আমার জানা মতে দুনিয়ার কোন অশিক্ষিত কোয়ার মুসলমানেও এই কথাটা বিশ্বাস করে না যে আল্লাহ যিনি মোহাম্মদ তিনি, মোহাম্মদ যিনি আল্লাহ তিনি। কাজেই এই কলেমার কারণে যে এই ফোনে 200 কোটি মুসলমানদের কাফের কইল, এই বেঈমানের দল, এই দাজ্জালের দল, এর দ্বারা হে কবার কাফের হইল? ফোনে 200 কোটি বার কাফের হইল। একজন মুসলমানদের কাফের কইলে একবার কাফের, দুইজন মুসলমানদের কাফের কইলে হে দুইবার কাফের হইল, তিনজন মুসলমানদের কাফের কইলে 3 বার কাফের হইল, 100 জন মুসলমানদের কাফের কইলে 100 বার কাফের হইল, ফোনে 200 কোটি মুসলমানদের কাফের দিলে হে কবার কাফের হইল? ফোনে 200 কোটি কাফের যে শাস্তি হবে আল্লাহর কাছে, তোর একা সেই শাস্তি হবে কিয়ামতের দিন। এবার দেখুন তফসীর পুস্তকটা আছে, এবার দেখুন আল্লাহ যে কুরআনে বলেছেন কালিমাতুন তাইয়িবাতুন, এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কালিমাতুত তাইয়িবাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই কুরআনে যে আল্লাহ কলেমায়ে তাইয়িবা বলেছেন, এখানে তফসীর হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। এই তফসীরে কুরতুবী শরীফের এই রেফারেন্স দিয়া দলিল দিছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানের কলেমা নয়, এটি হল মুশরিকদের কলেমা। অথচ এই তফসীরে কুরতুবীতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে আল মানা আসলুল কলেমা ফি কলবিল মুমিন ওয়া হুয়া আল ঈমান। এই কলেমায়ে তাইয়িবার দ্বারা কি বোঝানো হইল? এই কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝানো হইল? বোঝানো হইল যে সব কথা বিশ্বাস করলে ঈমান হয় ওই সমস্ত কথা। দেখেন এই তফসীরে কুরতুবীর রেফারেন্স দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর কলেমায়ে তাইয়িবার প্রমাণ করতে চায়, অথচ তফসীরে কুরতুবীতে পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে যত কথা বিশ্বাস করলে ঈমান হয় সমস্ত কথার এই কলেমায়ে তাইয়িবা করে। বুঝছেন কি ভাবতে আপনারা? এবার বলেন তো কলেমায়ে তাইয়িবা কারে কোন কথার এক হয়? যত কথার দ্বারা ঈমান, যত কথার দ্বারা ঈমান হয় সব কথার এক কলেমায়ে তাইয়িবা করে। কথাটা পরিষ্কার হইল কিনা? তাইলে যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ঈমান হয় না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কলেমায়ে তাইয়িবা, যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া ঈমান হয় না, কাজী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়িবা, যেমন ভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ছাড়া ঈমান হয় না, ওয়া মালাইকাতিহি কলেমায়ে তাইয়িবা, ওয়া কুতুবিহি ছাড়া ঈমান হয় না, কুতুবিহি ওই কলেমায়ে তাইয়িবা, রুসুলিহি ছাড়া ঈমান হয় না, রুসুলিহি কলেমায়ে তাইয়িবা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ছাড়া ঈমান হয় না, ওয়াল কদরি খাইরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটাও কলেমা তাইয়্যিবা। ওয়াল বাসি বাদাল মউত ছাড়া ইমান হয় না, ওয়াল বাসি বাদাল মউত কলেমা তাইয়্যিবা। তাফসীরে কুরতুবীর এই ইবনে আব্বাসের কথা সহ রাসূলের বিভিন্ন হাদিস সহ সব কথার সারমর্ম হইল কলেমা তাইয়্যিবা অর্থ ইমানের কথা। কলেমা তাইয়্যিবা অর্থ ইমানের কথা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সামান্য ব্যাখ্যা করা হয়েছে কলেমায়ে শাহাদাতে। কলেমায়ে শাহাদাতে বলা হয়েছে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কিছু ব্যাখ্যা আসলো কিনা। আর শেষের অংশের ব্যাখ্যায় কলেমায়ে শাহাদাতে বলা হয়েছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, ওই কলেমায়ে তৈয়্যিবার কিছু ব্যাখ্যা কলেমায়ে শাহাদাতে আসে, সব ব্যাখ্যা নয়। কলেমায়ে শাহাদাতের আরো কিছু ব্যাখ্যা ইমানে মুজমালের মধ্যে আসে। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, ওই কলেমায়ে শাহাদাতের ব্যাখ্যা হলো ইমানে মুজমল। এটা বিশ্বাস না করলে ইমান হবে না, সুতরাং এইটাও কলেমায়ে তাইয়্যিবা। ইমানে মুজমালের আরো ব্যাখ্যা পাওয়া যায় ইমানে মুফাসসালের মধ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুতরাং এটা হইল কলেমায়ে তাইয়্যিবার ব্যাখ্যা, হইল কলেমায়ে শাহাদাত। কলেমায়ে শাহাদাতের ব্যাখ্যা হইল ইমানে মুজমল, ইমানে মুজমলের ব্যাখ্যা হইল ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালে যত কথা আছে সবগুলি কথা ইমানের কথা, সুতরাং ইমানের যত কথা আছে সবগুলি কথাকে এই তাফসীরে কুরতুবীতে লেখা আছে, সবগুলি কথাকে আল্লাহ কোরআনে কালিমাতুন তাইয়্যিবাতুন বলেছেন। এনে কলেমা কি আরবি গ্রামার অনুভাতে না আরবি সাহিত্য অনুভাতে? আরবি সাহিত্য অনুভাতে যে কলেমা বলা হইল, ইহারি কোরআনের মধ্যে কলেমায়ে তাইয়্যিবা বলা হইল, একটা শব্দকে, একটা বাক্যকে, না ইমানের সকল কথাকে? ইমানের সকল কথাকে। বাকি নিল গ্রামারের কি জবাব? গ্রামারে তো ভাই একটা শব্দ হইলে কলেমা হয় না, যে কলেমাই হয় না। একটা হইলে, একটা হইলে এক বচন, আর একের বেশি হইলে এক বচন হয় না। এটার জবাব কিতাবে লেখা আছে। এই যে একক বা ওয়াহাদাত, ওয়াহাদাত নুরুল আনোয়ার নামক কিতাবে লেখা আছে ওয়াহাদাত তিন প্রকার, ওয়াহাদাতে ফরদি, ওয়াহাদাতে নুঈ, ওয়াহাদাতে জিনসি। ওয়াহাদাতে ফরদি, ওয়াহাদাতে নুঈ, ওয়াহাদাতে জিনসি, একক তিন প্রকার। সত্তাগত একক, প্রকারগত একক, ব্যাপক অর্থবোধক একক। একটা মানুষের নাম জায়েদ, একটা মানুষের নাম জায়েদ, এটা সত্তাগত একক, এটা মুসলমান। মুসলমান দুই জাতি না এক জাতি, এখানে একটা এককত্ব হওয়া যায় কিনা? সত্তাগত একক না জাতিগত একক? আর জায়েদ বললে সত্তাগত একক বুঝায়, জায়েদ মুসলমান বলতে জাতিগত একক বুঝায়। আর জায়েদ একজন প্রাণী যদি বলা হয় তাইলে ব্যাপক অর্থবোধক একক বুঝায়। গরুও প্রাণী, ছাগলও প্রাণী, এই এটাও একক, পুনর্যে ব্যাপক অর্থে একক। তাহলে একক শুধু সত্তাগত একক নয়, এই গণ্ড মূর্খই কথাগুলি জানে না, এই জন্য একক অর্থবোধক শব্দ ভাইয়া, এটা সত্তাগত একক বুঝে, গুণগত একক বুঝে না, আর এই জাতিগত একক বুঝে না, ব্যাপক অর্থবোধক একক বুঝে। যে জটিল পরিস্থিতি এই সমস্ত বই লেখে এই সমস্ত ফেতনাবাজের সমাজে সৃষ্টি করে যাচ্ছে, যদি আপনারা আমার আলোচনায় কিছুটা বুঝে থাকেন চিন্তা করে দেখুন, এদের খপ্পরে পড়লে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, যেমন তেমন আলেমও যদি এদের খপ্পরে পড়ে পারবে ইমান বাঁচাতে? সুতরাং করতে হবে কি? সর্বদা সর্বযুগে করার পথ মাত্র একটা, কি পথ? সুযোগ্য যুগের শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ মতো চললেই শুধু ইমান রক্ষা হবে এছাড়া ইমান রক্ষার আর বিকল্প কোন পথ নাই। এরপরে দেখুন মজার ব্যাপার, এই বইয়ের লেখক তার বইয়ের ভূমিকার মধ্যে যাচ্ছে। আমি একদিন জুম্মার নামাজে গেলাম, জুম্মার নামাজ থেকে বের হওয়ার পরে, জুম্মার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরে একজন রিক্সাওয়ালা আমার জিজ্ঞাসা করে, কয় হুজুর কলেমায়ে তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে? রিক্সাওয়ালাই বলে হেরে প্রশ্ন করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই আছে? হে কয় কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে। রিক্সাওয়ালা উত্তেজিত হইয়া মসজিদ থেকে কোরআন শরীফ টাইম বাইর ফিরে নাই, হেরা তো দিল্লা দিছে তো কোরআনে কে আছে দেখায়। সারা রাত দিন কোরআনের সবগুলি পাতা উল্টাভাল উল্টানি পাল্টানি করলাম, সন্ধ্যা পর্যন্ত কোরআনের সবগুলি পাতা ঘাটাঘাটি করলাম, একটা আয়াতেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে লেখা পাইল। এই কোয়ারের কোয়ার তোরে কে কইছিল এই কোরআনে আছে জব দিতে? তোরে কে কইছিল কোরআনে আছে জব? তোর উচিত ছিল যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে চাও না একত্রে দেখতে চাও? যদি কই তো ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে চাই তখন কোরআনে আছে জবাব দেওয়া সঠিক, আর যদি কই তো একত্রে আছে দেখতে চাই তাহলে কোরআনে আছে জবাব দিলে চলবে না, হাদিসে আছে বলতে হবে। যে তোর মতো দাদা রেখে কইছে হ্যাঁ করতে জবাব দিতে, তুই কোরআন পড়ছিস না কোনদিন? তুই হাদিস পড়ছিস না কোনদিন? রিক্সাওয়ালার কথায় তো আমি থেকে গেলাম না, আমি জব দিতে পারলাম এই কোরআনে না এই কলেমা, এই কলেমা মুসলমানের কলেমা কেমনি হতে পারে? এই বই বইয়ের ভূমিকা লেখে ওই যে এই কলেমা কোরআনে না এই কলেমা মুসলমানের কলেমা কেমনি? শেষ পর্যন্ত রিক্সাওয়ালার কথার জব দিতে না ভাইরা আমি তার কাছে নত হইয়া জিজ্ঞাসা করলাম, তুমি বলো তো ইসলামের কলেমা কোনটা? বা রিক্সাওয়ালা আমারে কইল যে মুসলমান ইসলামের একমাত্র কলেমা হইলে একমাত্র শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমি জিজ্ঞাসা করলাম রিক্সাওয়ালের, ভাই তুমি এই ইসলামের সহিসূত্র কলেমা শিখলা কই? তখন তো একজন শেখ আছে আমাদের মহল্লায়, শেখের কাছে শিখ। হ্যাঁ একজন শেখ আছে, শেখের কাছে ভাই আমার শেখের কাছে লিয়ে যাও, শেখের কাছে লিয়ে যাও। না রিক্সাওয়ালা আলেম না শেখ আলেম, একটাও আলেম না। এই হ্যাঁ তারা পেয়ে দিতে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোন মুসলমানের কলেমা নয়, এটা কোন কোরআনের কোন আয়াতেও নাই, রাসূলের কোন হাদিসেও নাই। এই শেখে কইয়া দেওয়ার পরে আমি এই কলেমা নিয়ে গবেষণা করলাম চব্বিশ বছর। রিক্সাওয়ালার কাছে পাইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে নাই, সে এক শেখের কাছে পাইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন হাদিসে নাই, পাইয়া গবেষণা করলো চব্বিশ বছর। আমি আপনাদের জিজ্ঞাসা সেই কথা সুস্পষ্ট ভাবে হয়তো কোরআনে আছে না হয় হাদিসে আছে, এই কথা ঠিক না বেঠিক সাব্যস্ত করার জন্য গবেষণা করা হালাল না হারাম? তার চব্বিশ বছরের সাধনা হারাম, তার চব্বিশ বছরের সাধনা হারাম। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দেন, আপনারা জানেন কি বারো মাসের মধ্যে কোন মাসে রোজা রাখা ফরজ? কোন মাসে পাইছেন তো কোরআনে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা বিহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম। রমজান মাসে রোজা ফরজ কোরআনে ভাই। এখন যদি কোন মাসে রোজা রাখা ফরজ সাব্যস্ত করার জন্য আমি চব্বিশ বছর সাধনা করছি কয়, এ শয়তান না? কি বলেন? এ কি শয়তান নয়? এ কি দাজ্জাল নয়? এই শয়তান, এই দাজ্জাল, তোরে কে কইছে রে কোন মাসে রোজা রাখা ফরজ এটা সাব্যস্ত করার লাগি সাধনা করতে? এই তো কোরআন মধ্যে হস্তে কোন মাসে রোজা রাখা ফরজ। সুতরাং যেই কথা কোরআনে পরিষ্কার ভাবে হওয়া যায় সাব্যস্ত করার জন্য সাধনা করা হারাম, সেই কথা পরিষ্কার ভাষায় রসুলের হাদিসে পাওয়া যায়। এটা করবো নাকি না করবো না, মানবো কি না মানবো না, সাব্যস্ত করার জন্য সাধনা করা হারাম, ইজতিহাদ করা হারাম, যে কোক বলবে তার কথাও হারাম, যে শুনবে তার জন্য হারাম, যে মানবে তার মানেও হারাম। এই হারামের ২৪ বছরের সাধনা গেতে আরাম থাকে, ২৪ বছর সাধনা কইরা, ওই ২৪টা বছর সাধনা কইরা কোন সহি হাদিসে এই কলেমা পাইছি না, বুঝলেন কথা? এই জন্য আপনাদের এই কলিমা সহি হাদিসে আছে কিনা এটা অজানে যাওয়ার দরকার। আপনার কিতাবুল আসার আবি হানিফা ১৯৩ পৃষ্ঠার হাদিস, যে সহি হাদিস, ঠিক তেমনি ভাবে আরো আরো বিভিন্ন সহি হাদিসে উল্লেখ আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্রে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম বলেছেন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা হয়েছে। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে আর পূর্ণটা না কইলেও অর্ধেকটা কইলেও আর বুঝা নেয় যে বাহিদার। এই জন্য বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই ক্ষান্ত হয়েছেন, কেন? কারণ মুসলমানেরা জানে বাকি অংশ। একটু আগে বলেছি আপনাদের, আল্লাহ রাসূল বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বেহেশতে যাবে। কথাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই বেহেশতে যাবে, কথাটা কি পরিপূর্ণ বলা হয়েছে না আংশিক বলা হয়েছে? বাকি অংশ বললেন না কেন? সকলের জানা জানি আছে। বাকি অংশ বললেন না কেন? সকলের জানা আছে। যে কথাটা সকলের জানা আছে সেটা সামান্য অংশ বলে ইশারা করে দিলি হয়, বাকিটা বলতে হয় না। সেই হিসাবে ওই বিভিন্ন হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। দলিল দিছে আর একটা, আপনাদের কলেমা, আপনারা যে কলেমা ওইটা মুসলমান হওয়ার দাবি করেন, সেই কলেমা বুঝে আপনারা প্রতি কাদের হয়েছেন, এটার দলিল হইল আর একটা, একটা দলিল হইল আদান, আদানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে নাই, এই কথার দলিল হইল একামত। একামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে নাই, এই সব কথার জবাব হয়ে গেল এখানে। যে হাদিসে রসুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেসতে যাবে, এইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমান গেল কোথায়? এই প্রশ্নের যেই জবাব আদানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে সাথে সাথে মুহাম্মাদুর বলা হয়নি কেন? ওই প্রশ্নের সেই জবাব একামতে যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা গেল কোথায়? ওই প্রশ্নের সেই জবাব এই বইয়ার আরেক জায়গায় লেখে, আত্তাহিয়াতে যেভাবে কলেমা আছে সেইভাবে কলেমা বললে মুসলমান হবে। আত্তাহিয়াতে কিভাবে আছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। এই ওয়া লাগাইয়া যদি কয় তাহলে মুসলমান হইব, আর ওয়া না লাগাইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ হয় কাফের হইব, মুশরিক হইব, মুসলমান হইব। এই সব কথার সারমর্ম হইল যত হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে সেই হাদিসে ইমানের সবটুকু কথা বলা হয়েছে না এক অংশ বলে বাকিটার দিকে ইঙ্গিত করা হয়েছে এই কথার সুস্পষ্ট দলিল আগে বলেছি আপনাদেরকে মুসলিমদের দিবেন আপনি আল্লাহ রাসূল বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পরে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের সংবাদ পাইল এরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে জপতে জপতে মরলেও কোনদিন জাহান্নাম থেকে রক্ষা পাবে না তাইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নাম থেকে নাজাতের জন্য যথেষ্ট না তার পরিপূরক মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পরিপূরক মুহাম্মাদ আপনারা জানেন বিভিন্ন হাদিসে উল্লেখ আছে কবরে মুর্দাকে প্রশ্ন করা হয় সওয়াল জব করা আপনাদের জানা থাকার কথা তিনটা প্রশ্ন করা হয় মুর্দাকে প্রথম প্রশ্ন হইল আমার রব্বুকা তোমার রব কে জব দেয় রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হয় রাসুল সম্পর্কে তৃতীয় প্রশ্ন করা হয় ধর্ম সম্পর্কে মাদিনুকা সঠিক জবাব যারা দিতে পারে তারা বলে দিনই আল ইসলাম তিন নম্বর প্রশ্ন করা হয় মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ মুহাম্মাদ সম্পর্কে তোমার মতামত কি যখন বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জবাব দেয় মুর্দা মুনকার নাকির কে তখন মুনকার নাকির তার কবর থেকে বের হয়ে যায় আর তাকে বলে যায় নাম কানাউমাতিন আরুযিল্লাযি লা ইউকিদুহু ইল্লা আহাব্বু আহলিহি তুমি এই কবরের জগতে এমন মজার ঘুম ঘুমাও যেমন মজার ঘুম নূতন দুলামিয়া তার বাসর ঘরে ঘুমায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া কবরের সওয়াল জব সমাপ্ত হবে হবে না সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া কোন মুসলমানের কলেমা পরিপূর্ণ হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া কোন মুসলমানের কলেমা পরিপূর্ণ করিম নামাজের আগের আলোচনা প্রসঙ্গে কিছু কইয়া দিছে বিভিন্ন সহি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোন অব্যয় পদ ছাড়া কোন হরফে আতেফা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংযুক্ত অবস্থাতেই বর্ণিত হয়েছে কাজেই এই কলেমা বিশ্বাস করলে শিরিক হবে বলে ফতোয়াবাজি করা এই ফতোয়াটা শুধু কলেমা বিশ্বাসী মুসলমানের বিরুদ্ধে যায় না এই কলেমার শিক্ষাদাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধেও যায় এবং এই হাদিসের বর্ণনাকারী সাহাবাদের বিরুদ্ধে যায় সমস্ত মুহাদ্দিসীন কেরামের বিরুদ্ধে যায় এজন্যই গতকাল বলেছি ফতোয়াবাজি মানে আল্লাহর বিধান নিয়ে তামাশা করা একটু মুখ সামলে করা দরকার আমার ফতোয়াবাজি কার কার বিরুদ্ধে যাচ্ছে এটাও একটু চিন্তা করা দরকার নামাজের পূর্বের আলোচনা প্রসঙ্গে আরেকটা কথা আসছিল যে এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সেই বেসতে যাবে হযরত আবু যর বলেন যদি জিনাও করে চুরিও করে রাসূল বলেন যদি জিনাও করে চুরিও করে শুধু এই হাদিসটা শুনলে সমাজের অনেক মুসলমান এমন আছেন যারা মনে করবেন তাইলে আর আমরা গুনাহ করতেছি নাকি রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে বেসতে যাওয়া যাবে চুরি করলেও জিনা করলেও আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি ইচ্ছা মতো চুরি করলে অসুবিধা কি ইচ্ছা মতো জিনা করলে অসুবিধা কি অথচ এই রাসূল আরেক হাদিসে বলে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকার যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। এক হাদিস দিয়া সিদ্ধান্ত হয় না সব হাদিসের সমন্বয়ে সিদ্ধান্ত হয়? এই কারণে এটা আর একটা জটিল সমস্যা যে যারা সমস্ত হাদিসের সমন্বিত সমাধান জানেন না, তারা কোন একটা হাদিসের আলোচনা শুনলে একটা ব্যাপার বুঝেন আর একটা ব্যাপার ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এইভাবে যে হাদিসে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেই জান্নাতে যাবে, চুরি করলেও জিনা করলেও, এখানে একটা প্রাসঙ্গিক কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জান্নাতে যাবে যে আল্লাহ রাসূল বলেছেন, কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছেন, কারণ সব মুসলমানই জানে যে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে। যেহেতু সকলের জানা আছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ঈমান হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহও বিশ্বাস করতে হবে, এই জন্য জানা থাকার কারণে বাকিটা আর বলা হয়। কিন্তু ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বাকিটা আলাদাভাবেই বলেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা বিশ্বাস করবে না তারা চিরকাল জাহান্নামে থাকে। যদি সব হাদিসের সমন্বিত সমাধান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করলে একজন মানুষ মুমিন। এই হাদিস প্রসঙ্গে দুই নম্বর কথা, একজন মানুষ এইভাবে কলেমা বিশ্বাস করে মুমিন হইলে চুরি করলেও জান্নাতে যাবে, জিনা করলেও জান্নাতে যাবে, তাহলে আমাদের চুরি করলে আর জিনা করলে অসুবিধা কি? সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঁজা খাইলে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে অসুবিধা কি? এগুলি তো গুণা, চুরি করণ গুণা, সুদ খাওয়া তো গুণা, জিনা করণ গুণা, ঘুষ খাওয়া তো গুণা, গুণা করলে অসুবিধা কি? এই রকমের ভুল বুঝাবুঝি যেন কারো মধ্যে আলেমদের মধ্যে তো সৃষ্টি হওয়ার কথা নয়, কারণ তারা সব হাদিস সম্পর্কে মোটামুটি ধারণা রাখে। যারা আলেম নন, যারা সব হাদিস সম্পর্কে সমন্বিত ধারণা রাখেন না, তাদের মধ্যে ভুল ধারণার সৃষ্টির আশঙ্কা আছে যে তাইলে আমরা গুনাহ করলে অসুবিধা কি? এই জন্য মনে রাখা দরকার, জান্নাতে যারা যাবে এদের জান্নাতে যাওয়ার অবস্থা দুইটা। একদল জান্নাতে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার আগে, আর একদল জান্নাতে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। আপনারা কোন দল মুক্ত হতে চান? আরেকটা না পরেরটা? পরেরটার ব্যাপারে আল্লাহ রাসূল ওয়াহিন জানা ওয়াহিন খান কলেমা বিশ্বাসী মুমিন মুসলমান জিনা করলেও জান্নাতে যাবে, আগে না পরে? পরে। এটা কই বলবে? এটা বলবে কে? কলেমা বিশ্বাসী মুসলমান জিনা করলেও জান্নাতে যাবে, আগে না পরে? পরে। পর একটা কইছেন, আগেরটা না? এই জন্য আরেক দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের এক কাফেলার মধ্যে বসা ছিলেন, হঠাৎ কাফেলার থেকে উঠে রাসূল চলে গেলেন কোথাও। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো ওযু ইস্তিনজা করতে গেছেন, চলে আসবেন ফিরে। কিন্তু অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে যখন দেখা গেল রাসূল ফিরে আসতেছেন না, তখন তার খুঁজে বের হলেন সাহাবা। খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাগানের ভিতর গিয়া রাসূলকে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় পাই। ধ্যান শেষ হওয়ার পরে আবু হুরায়রা রাসূলকে বললেন, আপনি এমন ভাবে অতর্কিত ভাবে হঠাৎ করে চলে আসলেন, অনেক দেরি হওয়ার পর আপনি ফিরে গেলেন না, এতে আমরা চিন্তিত হয়ে আপনার খুঁজ আপনার খুঁজে বের হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তোমরা এত পেরেশান হওয়ার তো কারণ নাই, তোমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে বিশ্বাস করো, তোমরা তো জান্নাতে যাবে। কাজে আমাকে খুঁজে যারা পেরেশান হচ্ছে তাদেরকে যে বলে দাও মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেশ থেকে। আবু হুরায়রা বলেন হুজুর এত সোজা কথা আমি বলতে থাকলে আপনাকে পাইলাম কিনা, সত্যি আপনি বলে দিলেন কিনা এটা লোকে বিশ্বাস করবে। আমার যে আপনার সাথে সাক্ষাৎ হইল এর কোন আলামত দিয়া দেন। তখন রাসূল নিজের জুতা মুবারকগুলি আবু হুরায়রার হাতে দিয়া বললেন এই জুতাগুলি দেখাইবা, এই দেখো রাসূলের সাথে যেমন সাক্ষাৎ হইছে এর প্রমাণ। রাসূলের সাথে সাক্ষাৎ না হইলে আমি রাসূলের জুতা মুবারক পাইলাম কোথায়? রাসূলের সাথে যেমন সাক্ষাৎ হয়েছে এর প্রমাণ হইল এই যে রাসূলের জুতা মুবারক দিয়া দিচ্ছে না, বলছেন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই বেঁচে যাবে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে না মুহাম্মদ রাসূলুল্লাহ সহ? বলতেছেন আর যাইতেছেন, বলতেছেন আর যাইতেছেন, এক পর্যায়ে হযরত উমরের সাথে সাক্ষাৎ। হযরত উমরকে যখন আবু হুরায়রা বললেন রাসূল বলেছেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই বেঁচে যাবে, উমর রাগান্বিত হইয়া আবু বকরকে ধাক্কা মাইরা চিৎ করাইয়া গেলেন, যেমনে ধাক্কা দিচ্ছেন আবু হুরায়রা চিৎয়া হয়ে গেছেন কামানিতে, এই তুমি এটা কি প্রচার করতে কামানিতে। আবু হুরায়রা উমরের প্রতি বড় দুঃখিত হইলেন, হ্যাঁ আমি রসুল বলছেন রসুলের কথা প্রচার করতেছি, তিনি আমারে আঘাত করলেন। ফিরা রান হইলেন রাসুলের কাছে গিয়া উমরের বিরুদ্ধে বিচার দিলেন, সাথে সাথে উমরও রওনা হইলেন আবু হুরায়রার সাথে, তোমার সাথে গেলে তোর তোমাকে পাবো, তখন তোমার বিরুদ্ধে বিচার দিব, তুমি এই কথা প্রচার করলা কেন? আবু হুরায়রা রওনা হয়েছেন উমরের বিরুদ্ধে বিচার দিবেন, আর উমর রওনা হয়েছেন আবু হুরায়রার বিরুদ্ধে বিচার দিবেন। সাক্ষাতে গিয়ে আবু হুরায়রা বলেন হুজুর আপনার কথা প্রচার করার কারণে উমরে আমারে ধাক্কা মারল। উমর বলেন ও আল্লাহর রাসূল ইদান ইয়াত্তা কিলু, কত সুদা কইরে কইলে মানছে ভুল বুঝবো, কত সুদা কইরে কইলে মানছে ভুল বুঝবো, সুদা কইরে কইলে মানছে ভুল বুঝবো মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলি যে জান্নাতে যাইবো, আগে যাইবো না পরে যাইবো, ভুলবে না? আপনারা বুঝছেন ব্যাপারটা? এত সুদা কইরে কইলে ভুল বুঝবো কিনা? ভুল বুঝবো, এই জন্য আমি তারা দেখা মারছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিলেন, আবু হুরায়রা এইভাবে কইও না, আগে বলছিলেন বলো সুসংবাদ দেওয়ার জন্য, পরে যখন উমর রাসূলের কাছে বেশ করলেন যে মানছে ভুল বুঝবো, বলে মা বিশ্বাস করলেই বেশ তো যাইবো গা, আগে যাইবো না পরে যাইবো, এই ব্যাপারে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে, কাজেই যেখানে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে সেখানে বলা যাবে না, যেখানে সঠিকভাবে ভুল বুঝা বুঝে আসবে সেখানে বলতে। এখন কি সমাধান পেলাম আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ করলেই চুরি করলেও ব্যস্ত যাইব, জিনা করলেও ব্যস্ত যাইব, ঠিক আছে আগে না করে আগের অবস্থা কি? আপনারা কি পরে যাইতে চান ব্যস্তে না আগে, তাহলে কি করতেইব? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বসে থাকতে চলবে না, আমল নেক আমল করতে হবে, বদ আমল ছাড়তে হবে। জাহান্নামের আগুন স্পর্শ করার আগে যদি জান্নাতে যেতে হয় তাহলে শুধু কলেমার ইমান যথেষ্ট হবে না, নেক আমলের দরকার হবে। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা দেখুন। তারপরে আমাদের আগের আলোচনা সম্পর্কে আরেকটা আনুষঙ্গিক আলোচনা হইল, বিভিন্ন সহিহ হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা নাই বলে কেন এই চরমপন্থী লামাজাবিরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের কোন আয়াতেও নাই বলে রাসূলের কোন হাদিসেও নাই, কোরআনের আয়াতে সমূলেই নাই না একত্রে নাই, কোরআনের এক আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এক আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কোরআনের আয়াতে একত্রে নাই, হাদিসে একত্রেও আছে, দিছে একত্রে যখন হাদিসে একত্রেও আছে বলা হয় তখন এই নাম দাবিরা কয় সহি হাদিস আছে। আপনাদেরকে সহি হাদিস পড়ে নামাজের আগে শোনা যেতে হইলে একটা মাত্র, আরো আরো অনেক সহি হাদিস আছে। সহি হাদিসে আছে, এরা সহি হাদিসে নাই বলে কেন? এর প্রধান কারণ এই সমস্ত বিষয় নিয়ে সমাজে যারা কূটতর্ক সৃষ্টি করা মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তির সৃষ্টি করছে এবং সমাজকে টুকরা টুকরা করছে, এরা সহি হাদিস জানবে বুঝবে পড়বে শিখবে দূরের কথা, হাদিস সম্পর্কে কোন শিক্ষাই গ্রহণ করে না। এরা সমাজকে মুসলমানের সমাজকে হাদিসের দোহাই দিয়া একদল মুসলমানের বিরুদ্ধে আরেকদল মুসলমানের নামাজ হইছে না, ইমান হইছে না, মুমিন হইছে না, মুশরিক হইয়া গেছে কইয়া এই সমস্যার একটু